انطلقوا إلى ما كنتم به تكذبون انطلقوا إلى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب চলো তোমরা তারই দিকে যাকে তোমরা মিথ্যা বলতে, চলো তোমরা তিন কুণ্ডলী বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না। ইন্নাহা তারমি বিশাররিন কালকসর কাআন্নাহু জিমালাতু সুফর ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে যেন সে পীতবর্ণ উষ্ট্র শ্রেণী। সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। এটা এমন দিন যেদিন কেউ কথা বলবে না এবং কাউকে তওবা করার অনুমতি দেওয়া হবে না। فَإِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ সেদিন মিথ্যা আরোপকারীদের দুর্ভোগ হবে। এটা বিচার দিবস। আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্র করেছি, অতএব তোমাদের কোনো অপকৌশল থাকলে তা প্রয়োগ করো আমার কাছে। সেদিন মিথ্যা আরোপকারীদের দুর্ভোগ হবে। إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين নিশ্চয়ই আল্লাহ ভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণ সমূহে এবং তাদের বাঞ্ছিত ফলমূলের মধ্যে। বলা হবে, তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার করো। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُمْ مُجْرِمُونَ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। কাফিরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও, তোমরা তো অপরাধী। সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ যখন তাদেরকে বলা হয় নত হও, তখন তারা নত হয় না। সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?